মুছে যাওয়া দিনগুলি আমায় যে পিছু ডাকে, স্মৃতি যেন আমার হৃদয়ে বেদনার রঙে রঙে ছবি আঁকে। মনে পড়ে যায়, মনে পড়ে যায় সে প্রথম দেখার স্মৃতি, মনে পড়ে যায় সে হৃদয় দেবার তিথি, দুজনার দুটি পথ মিশে গেল এক নতুন পথের বাঁকে। মুছে যাওয়া দিনগুলি আমায় যে পিছু ডাকে, স্মৃতি যেন আমার হৃদয়ে বেদনার রঙে রঙে ছবি আঁকে। নতুন দেশে দিনগুলি ছিল যে মুখর কত গানে, সেই সুর কাঁদে আজি আমার প্রাণে, ভেঙে গেছে হায় ভেঙে গেছে হায়। গেছে আজ সেই মধুর মিলন মেলা, ভেঙে গেছে আজ সেই হাসিয়ার রঙের খেলা, কোথায় কখন কবে কোন তারা ঝরে গেল আকাশ কি মনে রাখে। মুছে যাওয়া দিনগুলি আমায় যে পিছু ডাকে, স্মৃতি যেন আমার হৃদয়ে বেদনার রঙে রঙে ছবি আঁকে।